عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে আমরা আলোচনা করব, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার বাড়িতে যে পরিবেশ সৃষ্টি হয়, সেই পরিবেশে আত্মীয় স্বজনের কি করা উচিত, কি করা জায়েজ, কি করা না জায়েজ ইত্যাদি আমরা আলোচনা করব। আত্মীয় স্বজন বা উপস্থিত ব্যক্তিরা মাইয়েতে চেহারা খুলে দেখতে পারে এবং চুম্বনও দিতে পারে। নিকট আত্মীয় যদি ছেলে হয়, ছেলের মুখে চুম্বন দেবে, বাপ হয়, মা হয়, যাই হোক, যাকে চুম্বন দেওয়া জায়েজ, তা বলে অন্য কেউ না, আপনার বন্ধুকে আপনি চুম্বন দিতে পারেন। চাপা কান্না কানতে পারে। চাপা কান্না কেমন? হু হু করে আপনার মনের ভিতরে যে বিরহ বেদনা, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, মুখে শব্দ করবেন না বা মুখ দিয়ে নিয়ে বিনিয়ে কিছু বলবেন না, যা নিষেধ তা হল কি, পরে বলব, মাথম করে কান্না। তিন দিন পর্যন্ত শোক পালন করতে পারে। তিন দিন পর্যন্ত শোক পালন কিভাবে করবে? যে মোটামুটি আপনি সাজগোজ করবেন না ইত্যাদি, যদি আপনি শোক সন্তপ্ত হতে চান তো তিন দিন আপনার জন্য জায়েজ, বিশেষ করে মহিলাদের জন্য। আর এক মহিলার জন্য আরো বেশি দিন করতে হবে, শোক পালন করতে হবে। সেটাকে কোন মহিলা? সেই স্ত্রী যার স্বামী মারা গেছে। কতদিন করতে হবে বাদশামিয়া? চার মাস দশ দিন। চার মাস দশ দিন শোক পালন করতে হবে, এটা তার জন্য জরুরি। এ ব্যাপারে জাবের রাযিয়াল্লাহু আনহু বলেন, যখন আমার পিতা আবদুল্লাহ ইন্তেকাল করলেন, তখন আমি তার চেহারা থেকে কাপড় সরিয়ে কানতে লাগলাম। দেখছেন, অনেকে মনে করে চেহারা খুলে দেখা যায় না বা চেহারা খুলতে হয় না, কিন্তু চেহারা কাপড় সরিয়ে আমি কানতে লাগলাম। এ দেখে সকলে আমাকে নিষেধ করল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি আমাকে নিষেধ করলেন না। অতঃপর নবী সাল্লাল্লাহু আদেশ ক্রমে তার জানাজা উঠানো হল। এতে আমার ফুপু ফাতেমা কানতে শুরু করলেন। নবী সাল্লাল্লাহু তাকে বললেন, তাবকিন আওলা তাবকিন মা জালাতিল মালায়েকাতু তুযিল্লুহু বিআজনিহাতিহা হাত্তা রাফাতুমু। কান্দো অথবা না কান্দো, ওর লাশ উঠানো পর্যন্ত ফেরেশতা বর্গ নিজেদের ডানা বা পক্ষ দ্বারা ওকে ছায়া করে রেখেছিল। তার মানে শহীদ, লাশ তোলার আগে পর্যন্ত, লাশ তোলা পর্যন্ত ফেরেশতারা ছায়া করে রেখেছেন। আমাদের এখানে উদ্দেশ্য হল ফুপু কানতে লাগলেন, এখানেও কিন্তু কাঁদার কথা আছে কিন্তু মাতম করার কথা নেই। বোঝা গেল যে কাঁদা জায়েজ, এ নয় যে আপনি কানতেই পারবেন না, আপনার চোখ দিয়ে অশ্রু আসবে না ইত্যাদি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসা সুনহে থেকে ঘোড়ায় সওয়ার হয়ে এলেন। কখন? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, খবর শুনে তিনি এলেন, ঘোড়া থেকে নেমে মসজিদে প্রবেশ করলেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন। তিনি তখন চেক কাটা ইমানি চাদরে ঢাকা ছিলেন। আর এক আগেই বলা হয়েছে, মানুষ মারা গেলে কি করতে হবে? ঢাকা দিতে হবে। আব্বা আবু বকর তার চেহারার কাপড় খুলে দিয়ে ঝুঁকে পড়ে তার দুই চক্ষের মাঝে চুম্বন করলেন, কপালে কপালে চুম্বন করলেন আর কানতে লাগলেন। অতঃপর বললেন, বে আবি আনতা ইয়া নবী আল্লাহ, লা ইয়াজমাউল্লাহু আলাইকা মাউতাতাইনি আম্মাল মাউতাতুল লাতি কুতিবাত আলাইকা ফাকাদ মুত্তাহা। আমার মা বাপ আপনার জন্য কোরবান হোক, হে রাসূল আল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহ আপনার মধ্যে দুটি মরণ একত্রিত করবেন না। এখন যে মরণ আপনার উপর অবধার্য ছিল তা আপনি বরণ করে নিয়েছেন। অন্য এক বর্ণনা মতে তিনি বললেন, আপনি সেই মৃত্যু বরণ করে নিয়েছেন যার পর আর কোন মৃত্যু নেই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে লাগলেন। তার মানে কি? কেউ মারা গেলে, একান্ত আপন কেউ মারা গেলে কান্দা জায়েজ। এখানে একটা কথা আপনাদের কাছে পরিষ্কার করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেলেন, এই কথা বলা কি বেয়াদবি আছে? অনেক মানুষ মনে করে যে রাসূলের ইন্তেকাল হয়নি, মৃত্যু হয়নি, তার কি হয়েছে, পর্দা হয়েছে, তার ওফাত হয়েছে, তার বিসাল হয়েছে ইত্যাদি, এবং তারা মনে করে মৃত বা মারা গেছে এইসব কথা বলা বেয়াদবি। কিন্তু আল্লাহ আল্লাহ তাআলা মাইয়্যিত বলেছেন, মরার কথা বলেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরার কথা বলেছেন, অতএব মরার কথা বলা বা ব্যবহার করা আমাদের জন্য বেয়াদবি নয়। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো বলেন, উসমান বিন মাজউন মারা গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে গেলেন, তিনি তার চেহারার কাপড় খুলে ঝুঁকে তাকে চুম্বন দিলেন। তাহলে বোঝা গেল যে মৃত ব্যক্তিকে চেহারা খুলে দেখা যাবে এবং চুম্বন দেওয়া যাবে। অতঃপর তিনি এমন কাঁদলেন যাতে দেখলাম তার চোখের পানি তার গাল বেয়ে গড়িয়ে যাচ্ছে। কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এছাড়া জাফর মারা গেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিজনের নিকট তিন দিন না এসে শোক প্রকাশে ঢিল দিলেন। অতঃপর তাদের নিকট এসে বললেন, আজকের পর থেকে তোমরা আমার ভাইয়ের জন্য কাঁদবে না। আবু তালেবের ছেলে, চাচাতো ভাই হচ্ছে, তাই না? আমার ভাইয়ের জন্য আর কাঁদবে, তিন দিন ছেড়ে দিলাম, আর কাঁদবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুপুত্র ইব্রাহিম মারা গেলেন, ইব্রাহিম মারা গেলেন, তার চক্ষু থেকে অশ্রু বইতে লাগল। আব্দুর রহমান বিন আওফ বললেন, রাসূলুল্লাহ আপনিও কাঁদছেন, আপনিও কাঁদছেন, তার মানে আপনিও রাসূল হয়ে আপনিও কাঁদছেন, আপনার ছেলে মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে অবশ্য তাকে কোলে নিয়ে, ওই যে যার আসলে তো নিয়ম ছিল আরবে যে প্রথমে শিশু কার দুধ পান করে, দায় মায়ের দুধ পান করে, ধাত্রী। তো ধাত্রী আবু সাইফ বলে ইব্রাহিম আলাইহিসসালামের দুধ বাপ ছিলেন আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিমকে নিলেন, ফাকাব্বালাহু ওয়া শাম্মা, কোলে নিয়ে তাকে চুম্বন করলেন, কাছে নিলেন, নাকের কাছে নিলেন। সুম্মা দাখালনা আলাইহি বাদা যালিকা ইব্রাহিম ইয়াজুদু বিনাফসিহি। ইব্রাহিম যখন মরতে লাগলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে দুই চোখ দিয়ে অশ্রু ধারা বইতে লাগল। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদছেন হে আল্লাহর রাসূল। فقال يا ابن عوف انها رحمه ابن عوف আমি ইচ্ছা করে কাঁদছি না, এটা মানুষের প্রকৃতি, যখন আপনজন কেউ মারা যায় তখন আপনি কান্না চলে আসে, তখন তা সংবরণ করা একান্ত যদি কোন কঠিন হৃদয়ের মানুষ হয় সে আলাদা কথা, কিন্তু যার হৃদয়ে মায়া দয়া মমতা আছে তার এমনি চোখ দিয়ে পানি আসবে, আপনজন কেউ মারা গেলে তার হৃদয়ে আঘাত করে, সেই আঘাত থেকে অশ্রু ধারা প্রবাহিত হয়। তারপর তিনি বললেন, ইন্নাল আইনা তাদমা, অশ্রু আসে চোখে, চোখ অশ্রু সিক্ত হয়, ওয়াল কলবু ইয়াহজান, আর হৃদয় শোক সন্তপ্ত হয়, ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বানা, আর সেই কথাই বলবো যে কথা আমার রব সন্তুষ্ট হবে, মানে এমন কথা বলা যাবে না যে কথায় রব সন্তুষ্ট নয়, আমার ছেলে তুলে নিল, কেন নিল, এ বলার, এ অভিযোগ করার ক্ষমতা আমার নেই, এত বড় বেয়াদবি করার ক্ষমতা আমার নেই, এমন কথা বলবো না যে কথায় আল্লাহ অসন্তুষ্ট হন, আমি আমার তকদিরে অভিযোগ আনব না, আল্লাহ তাআলা তকদিরে লিখেছেন আমার সন্তান থাকবে না, তাই মারা গেছেন একটার পর একটা, অথচ তিনি হচ্ছেন মানুষের সর্দার, সর্বসৃষ্টির সেরা, তার সন্তান টিকল না। শেষকালে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একমাত্র ছিলেন, তার জীবন তার সামনে, তার জীবনের অবসান ঘটে এবং তিনি একমাত্র ওয়ারিস ছিলেন। আর নবীরা যা কিছু ছেড়ে যান, মিরাস থাকে না, সব সাদকা হয়ে যায়। যাই হোক, ওর আলাদা কথা। এখানে কথা হল কি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নিজে কেঁদেছেন, তাঁর চোখ দিয়েও পানি বয়েছে, আর হুয়া ওয়াইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, ইব্রাহিম তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে, তোমাকে তুমি চলে যাওয়ার কারণে তোমার বিরহে আমরা দুঃখিত হে ইব্রাহিম। চলো হে পথিক, আপনার জনে ভাসায় নয়ন নীরে, খেলা শেষ হলো ধীরে চলো ওই মরণ সাগর তীরে, উপায় নেই খেলা শেষ হয়ে গেছে, দুনিয়ার খেলা শেষ হলে মরণ সাগর তীরে ফিরে যেতে হবে, চলো হে ফতিক আপনার জন্য ভাষায় নয়ন নিরে, এখন সব কানতে লাগবে। আত্মীয় স্বজনের জন্য যা করা ওয়াজিব, মানুষ মারা গেলে এবারে যা করাটা ওয়াজিব সেটা কি, মৃত্যুর সময় কথা জানতে পারলে তার পরিবারবর্গের উপর এই বিপদের সময় দুটি কর্ম ওয়াজিব হয়। আপনি জানছেন যে আমার আব্বার বাঁচবেন না, আমার মা বাঁচবেন না, আমার দাদা আমার দাদি আমার ছেলে আমার যাই হোক আর বাঁচবে না, তখন দুটো জিনিস ওয়াজিব হয়। নম্বর এক, আল্লাহ নির্ধারিত তকদির ও বিধানে সন্তুষ্টি প্রকাশ করে ধৈর্য ধারণ করা। যত বড়ই আপনার কাছে সে মর্যাদাবান হোক আর যত বড়ই মর্যাদাবান হোক, তাকেও একদিন মরতে হবে। যদি মর্যাদাবান লোক না মরত তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যেতেন না। অতএব সে আপনার রুজি রোজগারের দুই হাত ছিল, সেই রুজি করত সংসারের, বাকি সব ছোট ছোট ছেলে মেয়ে অথবা মহিলা। সে বেচারি যুবক ছিল, চাকরি ছিল তার বা তার উপার্জন ছিল, ব্যবসা করত কিংবা কাজ করে সে সবারই রুজি যোগাত। সেই লোকটি যদি মারা যায় তো সেই সংসারে সেই পরিবারে কেমন আঘাত লাগবে। তখন অনেকেই অভিযোগ করে, আমার এলাকায় এক ছেলে মারা গেল, চাকরি পাওয়ার পর মনোনয়ন পত্র হাতে নিয়ে বাড়িতে হঠাৎ করে সে কোন এক কারণে পেটের অসুখে মারা গেল। তার বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য টেলিফোন করলাম, তো সে বলতে লাগলো এটা কোনো কথা হলো, এইরকম ছেলেকে আল্লাহ তুলে নিল, আমার খবরদার এ কথা বলো না। কি বলতে হয় এ সময়? কদ্দার আল্লাহু ওয়া মা শাআ ফাআল, এ কথা বলতে হয় না, এই কথাই আল্লাহকে অসন্তুষ্ট করে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বানা আও ইয়ারদা রাব্বুনা, আমরা সেই কথাই বলবো যে কথাতে রব রাজি। আমি জানি না কেন ছেলেটা মারা গেল, কেন আমার চাকরি পাওয়া ছেলে এই মাত্র চাকরি পেয়েছিল, এত কষ্ট করে তাকে মানুষ করলাম, পড়ালাম, লেখাপড়া শিখালাম, তারপরে খরচ খরচা করে যখনই চাকরিটা পেল, বেতন আসতো, আর তখনই হঠাৎ করে সে মারা গেল, কেন মারা গেল? আল্লাহকে জিজ্ঞেস করতে পারবেন না তার উত্তর পাবেন। তবে জানতে হবে যে মোমেনের সবকিছুই হচ্ছে মঙ্গলের জন্য। কেন মারা গেল? ভালোর জন্য মারা গেল। সে যদি মারা না যেত তোমাদের নিশ্চয়ই কোনো অমঙ্গল হতো, এই জন্য মারা গেল। আর এই জন্য যখন বিরাট আঘাত আসবে সে আঘাতের সময় কি করতে হবে? ধৈর্য ধরতে হবে, যেহেতু আল্লাহ এতে বান্দাকে পরীক্ষা করেন, এই করেই তো পরীক্ষা করেন, কাউকে দিয়ে আর কারোর কাছ থেকে কেড়ে নিয়ে পরীক্ষা করে থাকেন। আর যা কিছু হয় তা সব মুমিনের জন্য মঙ্গলদায়ক। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইমানদাররা তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। কার কাছে? আল্লাহর কাছে, ধৈর্যের মাধ্যমে আর নামাজের মাধ্যমে। আপনি দেখবেন নামাজের মাধ্যমে প্রার্থনার এক মানে অন্যরকম স্বাদ আছে। আপনি সাধারণভাবে প্রার্থনা করুন আর নামাজের ভিতরে প্রার্থনা করুন। লোকে মনে করে কি যে ইমামের পেছনে আল্লাহুমা আমিন আমিন বলাতে সস্তায় বস্তা লাভ হয়, কিন্তু আসলে আপনি যদি নিজে প্রার্থনা করেন, আপনার বাপ মারা গেছে তার জন্য দোয়া করাবেন, একজন হুজুরকে ডেকে নিয়ে এলেন, আপনার আব্বা মারা গেছেন, আপনার আব্বার অন্তরে আপনার অন্তরে যে ব্যথা আছে, যে বেদনা আছে, যে ব্যথা বেদনা নিয়ে আপনি আল্লাহর কাছে বলবেন, সেই ব্যথা বেদনা কি হুজুর বলবে? বলবে নাকি? ভাড়া করা হুজুর, যে ভাড়াটে হুজুর, তাকে যদি 5 টাকা কম দেন তখন দেখবেন মজা, আপনার বাপকে জাহান্নাম পাঠিয়ে দেবে। সুতরাং আপনি নিজে দোয়া করুন, ইস্তাইনু বিসসবর, প্রথমে ধৈর্য ধরো, ধৈর্যের সাথে আল্লাহর কাছে সাহায্য চাও। আর দু নম্বর কথা কি? নামাজ, নামাজের ভিতরে, নামাজের ভিতরে 8 জায়গায় চাওয়া হয় তাই না? আর লোকেরা নামাজে ফরজ নামাজের পরে চাওয়ার জন্য ব্যস্ত, আর যদি কেউ না চায় তাকে নিয়ে কত রকম কথা, তাকে জাহেল বানানো, তাকে মূর্খ বানানো, এ জানে না অমক তমক ইত্যাদি বহু কিছু। আর নামাজের ভিতরে যে প্রার্থনা করা হয় তা জেনেও জানে না, কারণ সে প্রার্থনার মানেই বুঝে না, নামাজে কি বলছে তাই জানে না। যাই হোক, নামাজের ভিতরে, নামাজের সাথে তুমি প্রার্থনা করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোন সেরকম কষ্টদায়ক দুঃখজনক ঘটনা সামনে আসত তখনই নামাজ পড়তে লাগতেন। নামাজ পড়ে দেখুন কেমন মলম হয়, কেমন আপনার হৃদয়ের প্রলেপ হয়, আপনার ব্যথার যে ব্যথা বেদনা বেদনানাশক আপনার জিনিস, এ হচ্ছে নামাজ। নামাজের ভিতরে আপনি আল্লাহর কাছে কান্দবেন আর বলবেন, আল্লাহ তুমি আমাকে এই ব্যথা থেকে, এই বেদনা থেকে, এই দুঃখ থেকে দূরে রাখো, বা এই দুঃখ কষ্ট থেকে আমাকে মুক্তি দাও। অতএব ইস্তাইনু বিসবরি ওয়াসসালাহ, ইমানদার, ইমান এনেছো না, সবুর করো আর নামাজের মাধ্যমে প্রার্থনা করো, ইন্নাল্লাহ মাআস-সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথী, ধৈর্যশীলদের সাথী, আল্লাহ সাথে থাকেন কাদের, ধৈর্যশীলদের। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين, আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, খোদা, ধন প্রাণ ও ফল ফসলে নোকসান ও ক্ষতি দিয়ে, আর দেখব কে ধৈর্য ধরছে আর কে ধরছে না। অতএব অবশ্যই সাবিরিন, যারা ধৈর্য ধরে তাদেরকে কি দাও, সুসংবাদ দাও। তার মানে হচ্ছে যারা ধৈর্য ধরবে না তারা সুসংবাদ পাবে না। কারা কারা ধৈর্যশীল, কেমন লোক তারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যাদের কাছে মুসিবত আসে তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে কি? আমরা হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহর দিকে আমরা ফিরে যাব, আল্লাহর ধন আল্লাহর কাছে ফিরে যাব। বলুন, আমি পরবর্তীতে একটা আসছে, একটা ঘটনা আসছে, আল্লাহ তাআলা যে জিনিস আপনাকে আমানত দিয়েছেন সেই আমানত যদি নিয়ে নেন তাতে আপনার দুঃখ হওয়ার কথা না। একই কথা হলো, হ্যাঁ এত বড় তৈরি বেড়াটা চলে গেল, আমি আপনার কাছে আমানত রেখেছিলাম, এটা এটা আপনার জিনিস না, দেখেছিলাম আমানত, যথাসময় যদি আমি চেয়ে নিই তাতে আপনার দুঃখ হওয়ার কথা আছে? তাতে দুঃখ হওয়ার কথা না, আমি আমার আমানত চেয়ে নিয়েছি, আপনার দুঃখ হওয়ার কোন কথা না, যেহেতু সে জিনিস আপনার নয়। যখন সব জিনিস আল্লাহর, ইন্না লিল্লাহি, আমরা সবাই কার জন্য? আল্লাহর জন্য, আমরা সবাই আল্লাহ আল্লাহর আল্লাহর কি বলে মালিকানা, সুতরাং আমাদের দুঃখ করার কিছু নেই। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ফিরে যেতে হবে তার কাছ থেকে, তার কাছেই ফিরে যেতে হবে। আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, এদের জন্যই রয়েছে তাদের প্রভু থেকে, তাদের প্রতিপালকের নিকট থেকে আশিস ও করুণা। রাব্বিহিম রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তারাই হচ্ছে হিদায়ত প্রাপ্ত, পথপ্রাপ্ত, যারা ধৈর্য ধরে এবং এই শ্রেণীর দোয়া পড়ে, কি বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার পাশ দিয়ে পার হলেন, সে একটি কবরের পাশে বসে কাঁদছিল। মহিলাদের জন্য কবর জিয়ারত নিষেধ, তাই না? জানাজায় অংশগ্রহণ করতে পারে না, কেন? তাদের ধৈর্য কম। কিন্তু এ মহিলা, তখন হয়তো বিধান আসেনি, এমন সময় সে ছেলে মারা গেছে, ছেলের কবরে গিয়ে কাঁদছে। আর দেখবেন প্রত্যেক মহিলা যদি সে বাপকে, বাপের কবর জিয়ারত করতে যায়, ছেলের কবর জিয়ারত করতে যায়, ওখানে গিয়েই কাঁদতে লাগবে, কারণ একটা স্মৃতি সামনে ভেসে উঠবে আর সে কাঁদতে লাগবে। তো মহিলাটা কবরের পাশে কাঁদছিল, তিনি তাকে বললেন, এই তুমি আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধরো। আসল মহিলাটা কিন্তু এই কথা শুনে রেগে উঠল, মহিলাটা রেগে উঠল। আমরা দেখবে অনেক সময় যখন খুব শোক সন্তপ্ত কোন মানুষ হয়, তাকে যদি উপদেশ দেন সে রেগে যাবে, হ্যাঁ তোমার হয়নি তো তুমি বুঝবে না, তোমার হলে তুমি বুঝতে, আমাকে উপদেশ দিচ্ছ, তোমার হলে তুমি, তোমার বেটা যদি মরে যেত তাহলে তুমি বুঝতে, এরকম বলে রেগে যায়। মহিলাটা রেগে উঠল, সরে যাও আমার কাছ থেকে, আমার যা মুসিবত তা তোমার কাছে আসেনি, মানে আমার যা হচ্ছে তোমার হয়নি। আসলে মহিলাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারেনি, যে এটা কে, কে কথা বলল এ কথা সে বুঝতে পারেনি। পরে কেউ তাকে বলে, এই তুমি কাকে কি বললে, এই সর্বনাশ, উনি রাসূলুল্লাহ। মহিলার তখন শুরু হয়ে গেল এমন মরণ দশা উপস্থিত হলো, ভয়ে কাঁপতে লেগেছে, তখন মরণ দশা উপস্থিত হয়েছে। সঙ্গে সঙ্গে মহিলাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় এলো, দেখলো দরজায় কোনো দারোয়ান নেই। আল্লাহ রাসূলের দরজায় দারোয়ান থাকতো না, বাদশাহর দরজায় দারোয়ান নেই, কেন? কোনো ভয় নেই। আল্লাহু ইয়াসমুকা মিনান নাস, আল্লাহ তাকে বাঁচাবেন। আর যেহেতু তিনি কোনো অন্যায় করেননি, তার দারোয়ানের দরকার নেই। তার নিকট উপস্থিত হয়ে বলল, ইয়া রাসূল আল্লাহ, সোজা ঘরে ঢুকে গেল মহিলা, গিয়ে বলল, ইয়া রাসূল আল্লাহ, আমি আপনাকে চিনতে পারিনি, আমাকে ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা সাবরু ইনদা সাদমাতিল উলা, এই যে মহিলা, তুমি জানো ধৈর্য হচ্ছে প্রথম চোটে, মুসিবতের প্রথম চোটে যে ধৈর্য, সেটাই ধৈর্য। প্রত্যেক জিনিস দেখবেন ছোট থেকে শুরু হয়, আস্তে আস্তে কি হয়, বড় হয়। একমাত্র ধৈর্য, যে ধৈর্য প্রথমেই বড় হয়ে সৃষ্টি হয়, তারপরে আস্তে আস্তে ছোট হয়ে যায়। তো প্রথমেই ধৈর্য ধরাটাই হল আসল ধৈর্য। তিন দিন, চার দিন, পাঁচ দিন, এক মাস পরে আপনি আর কাঁদছেন, এটা তো স্বাভাবিক। আর প্রথম চোটেই আপনার টাটকা ঘা, সেই সময় আপনি কাঁদছেন, এটা স্বাভাবিক। তাহলে প্রথম চোটেই ধৈর্য ধরা হচ্ছে আসল ধৈর্য। পরবর্তীতে তুমি শান্ত হয়ে গেলে, ধৈর্যশীল হলে, সেটা কোন উপকারে আইন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন যে ধৈর্য ধরতে হবে, বিশেষ করে কোন শিশু সন্তান মারা গেলে তার উপর ধৈর্য ধারণ করার প্রতিদান ও মাহাত্ম্য অনেক বেশি। ধৈর্য ধরতে হবে আর কি করতে হবে, সওয়াবের আশা রাখতে হবে। আস-সাবরু ওয়াল ইহতিসাব, ধৈর্য ধরার সাথে সওয়াবের আশা রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুসলিমের তিনটে শিশু সন্তান মারা যাবে, সে আল্লাহর কসম বহাল রাখার মতো সামান্য ক্ষণ ছাড়া জাহান্নামে প্রবেশ করবে না। যেহেতু আল্লাহ বলেছেন, ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের মত প্রত্যেককে দুজকের উপর দিয়ে যেতে হবে। আমরা সবাই দুজক দুজক দেখব, তাই না? দেখবেন না কিভাবে দেখবেন? ব্রিজের উপর দিয়ে পার হবেন। আর ব্রিজের উপর দিয়ে যখন পার হবেন, তখন জানবেন যে আমরা যদি ভালো কাজ না করতাম, আমাদের ঈমান না থাকলে আমরা ওখানেই, অনেকে সামনে পড়তে দেখবেন। অতএব ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রত্যেককেই জাহান্নাম দর্শন করবে, আর ওই ব্রিজের উপরে পার হওয়ার সময়। তো এইটুকুই সে কষ্ট পাবে, বাকি সে কি হবে, জান্নাতে যাবে। কার সুপারিশে জান্নাতে যাবে? ওই শিশু সন্তানের সুপারিশে জান্নাতে যাবে। আইয়ু মাইমরাতিন মাতালাহা সালাসাতু মিনাল ওয়ালাদ কানু হিজাবাম মিনান নার, যে মহিলা তিনটে শিশু মারা যাবে, সেই শিশুরা ওই মহিলার জন্য জাহান্নামের পর্দা হবে। কালাত ইমরাতুন, এক মহিলা বলল, ওয়া ইসনান, কালা ওয়া ইসনান, যদি দুটো শিশু হয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, দুটো শিশু হলেও, তারপরে আর একটার ব্যাপারে জিজ্ঞেস করা হয়নি। এই বিপদের সময়ে মৃত্যু জানতে পেরে বা খবর শুনে এবং তারপরেও প্রয়োজনের জন্য বলা ওয়াজিব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেমন আগে বলা হল। তবে ধৈর্যের সাথে যেটা বললাম, যে শিশু, আপনি যখন শিশু মরাতে ধৈর্য ধরবেন, আপনার ছোট বাচ্চা মারা গেছে কি নাবালক শিশু মারা গেছে, তখন বেশি মায়া মমতা বেশি থাকে। একজন বুড়ো মানুষ মারা গেলে অত ব্যথা হয় না, অত বেদনা হয় না। তো এই সময়ে যদি আপনি মরার পরে আল্লাহর প্রশংসা করেন, তাহলে তার জন্য একটা ঘর তৈরি করা হয়, যাকে বাইতুল হামদ বলা হয়, বাইতুল হামদ। আর বলা হয়েছে যে ওই শিশু যদি ধৈর্য ধরা হয় এবং সওয়াবের আশা করা হয়, তো ওই শিশু কেয়ামতের দিনে মায়ের নাভি, ওই যে নাভি আছে না, নাভিতে যে মায়ের সঙ্গে জয়েন্ট থাকে, ওই নাভি ধরে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু বললাম ওই শর্তে, বাকি তাহলে প্রথম নম্বর ওয়াজিব হল ধৈর্য ধরবে না। দ্বিতীয় নম্বর ওয়াজিব কি? ওটা তো ওই ওই জান্নাত পাওয়ার জন্য, কিন্তু মরার সময়ে, মরার পরে আপনার দুই নম্বর ওয়াজিব হল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া। আর একটা দোয়া আছে, সেই দোয়াটা বলবেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। অন্যভাবে বলা যায়, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা বলতে হয়, তার মানে কি? যে হে আল্লাহ, আমার এই বিপদে তুমি আমাকে প্রতিদান দাও, আর এর বিনিময়ে এর চেয়ে উত্তম বস্তু দান করো। মনে করুন আপনার ছেলে মারা গেছে, সে সময় কি বলবেন? যে এই সময়ে আমাকে এর বিনিময়ে সব দাও, আর এর থেকে উত্তম জিনিস, তার মানে ছেলেটা মারা গেল, এই ছেলে থেকে উত্তম ছেলে আমাকে দান করো। তেমনি মনে করুন যদি আপনার স্ত্রী মারা যায়, তো ওই রকম, যে আমার স্ত্রী মারা গেছে, এতে আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও, আর এর থেকে ভালো স্ত্রী দান করো। তেমনি স্বামী মারা গেছে, তখন আপনি বলবেন যে আমি আমাকে এই মুসিবতে ধৈর্য দাও আর কি বলে সওয়াব দাও আর এর থেকে ভালো জিনিস দান করো। এবার এর থেকে ভালো জিনিস যদি আপনি স্বামী না চান, যাই হোক ভালো আপনার ভাগ্যে আসবে, তবে এই দুয়ার যে মানে পটভূমিকা যেটা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলা হয়েছে, উম্মে সালামা বলেন আমি শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোন মুসলিমের উপর যখন কোন বিপদ আসে এবং সে যদি আল্লাহর আদেশ মতো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, আল্লাহুম্মা আজিন্নি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রা মিনহা পড়ে, তাহলে আল্লাহ তার ওই বিপদ অপেক্ষা উত্তম বিনিময় দান করেন। এটা কখন বলেছিলেন? যখন আবু সালামা মারা যান, উম্মে সালামার স্বামী। উম্মে সালামা বলেন অতঃপর যখন আমার স্বামী আবু সালামা মারা গেলেন তখন আমি বললাম মুসলিমদের মধ্যে আর কে এমন ব্যক্তি আছে যে আমার নিকট আবু সালামার চেয়ে ভালো হবে। স্বামী আমার সাধারণত মহিলাদের কাছে তার স্বামী সবারই কাছে ভালো হয়, তাই না? যদিও অনেক বড় হয় তবু নিজের স্বামীটাই ভালো, নিজের ঘোলকেও টক বলে না, বলে আমার স্বামীটাই ভালো, বলে না বলে না, এটা মহিলাদের গর্ব। তো আবু সালামার কাছে সব আবু উম্মে সালামার কাছে আবু সালামায় সব থেকে ভালো, এর থেকে ভালো পুরুষ আর কোথায় পাবো। তো উনি চিন্তা করছিলেন মনে মনে যে এর থেকে বিনিময় এর থেকে উত্তম বিনিময় আর কি হতে পারে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতেব বিন আবি বালতাহ কে আমার নিকট বিবাহের পয়গাম দিয়ে পাঠালেন। যখন ইদ্দত পার হয়ে গেল তখন আমার উত্তম স্বামী রূপে কে এলো, আবু সালামার থেকে উত্তম কে এলো, আবু আমি বললাম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়গাম। আমি আল্লাহ রাসূলকে বললাম আমার একটা মেয়ে আছে আর আমি বড় ঈর্ষাবতী, মানে সতীনের প্রতি আমার ঈর্ষা আছে। এমনি সতীনের প্রতি ঈর্ষা কার নেই? পৃথিবীতে কোন মহিলা আছে যার সতীনের প্রতি ঈর্ষা নেই? থাকতে পারে, বলা যায় না, জানি না, তবে নবী পত্নীদেরও ঈর্ষা ছিল। নবী ঘরেও নবী গৃহেও সতীনে সতীনে জ্বালা যন্ত্রণা ছিল বা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার মেয়ের জন্য দোয়া করব যাতে আল্লাহ তার নিকট থেকে মায়ের প্রয়োজন দূর করে দেন, আর দোয়া করব যাতে উম্মে সালামার ঈর্ষা দূরীভূত হয়ে যায়, যেন সতীনের সতীন হিংসা যেন না থাকে। বাস দোয়া কবুল হয়ে গেল, বাস কথা, তাই হল। বলা বাহুল্য উম্মে সালামা উক্ত দোয়ার ফজিলতে উত্তম স্বামী রূপে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরাও যদি এই দোয়া পড়ে আমরা পরীক্ষা করে দেখতে পারি, বরং করা উচিত, এটা হচ্ছে ওয়াজিব। সুতরাং আমরা ধৈর্য ধরব এবং আল্লাহর কাছে প্রার্থনা করব যেন এই মুসিবত থেকে মুসিবতের মাধ্যমে আমাকে সওয়াব দান করেন এবং এর থেকে উত্তম জিনিস দান করেন। মা বাপ ভাই বা ছেলের মৃত্যুতে শোকাহত হয়ে মহিলারা অলংকার ও প্রসাধন বর্জন করতে পারে। অলংকার পরবে না, সাজগোজ করবে না, কেন? যেহেতু শোক পালন করছে, আর এমন কাজ ধৈর্য ধারণের পরিপন্থী নয়। তাহলে বলবেন তাহলে তো ধৈর্য ধরো না কেন, আপনি ভালো পোশাক করবেন না ইত্যাদি, না এটা পরিপন্থী নয়। তবে এমনটি কেবল তিন দিন, বললাম আগেই বলা হয়েছে তিন দিন যায়, অবশ্য স্বামী মারা গেলে কতদিন? চার মাস দশ দিন। আর যদি মহিলা গর্ভবতী থাকে তাহলে কতদিন? বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত, সেটা একদিনও হতে পারে, তাই না? সেটা একদিনও হতে পারে। অলংকার সৌন্দর্য সুগন্ধি এবং প্রসাধানাদি কিছু ক্রিম ট্রিম কিচ্ছু মাখবে না মহিলা এবং ঘর থেকে বের হবে না, যে ঘরে সে আছে সেই ঘর থেকে প্রয়োজন ছাড়া, প্রয়োজন প্রয়োজন হলে যেতে হবে, উপায় নেই, তাছাড়া বের হবে না। উম্মে আতিয়া বলছেন যে আমাদেরকে নিষেধ করা হতো যে আমরা যেন কোন মৃত ব্যক্তির উপর তিন দিনের বেশি তিন দিনের বেশি যেন শোক পালন না করি, ইল্লা আলাজ জওজ আর বা আশরিম ওয়া আশরা। এটা কোরআনে কথা আছে, কোরআনে আল্লাহ বলছেন যে চার মাস দশ দিন ইদ্দত পালন করবে, সেই চার মাস দশ দিনের ভিতরে কি করতে হবে? লা নাকতাহিল, সুরমা লাগাতে পারবে না, ওয়ালা নাতাতাইয়াব, কোন সেন্ট ব্যবহার করতে পারবে না, আর সেন্ট মানে প্রসাধন প্রসাধন যা কিছু আছে, ওয়ালা নালবাস সাওবান মাসবুগান, কোন রঙিন কাপড় পরতে পারবে না, তার মানে কি কাপড় পরতে হবে? সাদা কাপড়, ইল্লা সাওবা আসবিন ওয়াকাদ রাখাসালানা ইনদা তুহরি ইযা ইকতাসালাত ইহদানা মিন মাহিদিহা ফি নুবজাতিন মিন কুস্তিন কুস্তে আলফারিন ও কুন্না নুনহা আন ইত্তিবা ইল জানাইজ। তবে হ্যাঁ, সেন্ট ব্যবহার করতে পারবে না, কিন্তু মহিলা যখন তার প্রিয় থেকে পবিত্র হবে তখন কিছু সেন্ট সে ওই জায়গায় ব্যবহার করতে পারবে যেখানে দুর্গন্ধ থাকে। তাহলে প্রয়োজনে বোঝা গেল দুর্গন্ধ দূর করার জন্য পারবে। আর বলছেন কুন্না নুনহা আন ইত্তিবা ইল জানাইজ, জানাজা অনুসরণ করার থেকে আমাদেরকে নিষেধ করা হতো। দেখেন মহিলাদের জানাজা অনুসরণ করা, জানাজার সঙ্গে যেতে পারবে না, কারণ তারা বেশিরভাগ বিলাপকারিনী। এখান থেকে আমরা বুঝতে পারি যে মহিলারা কতদিন করবে, 4 মাস 10 দিন, এর ভিতরে বিয়ে শাদীর কথা চলবে না, না নেটে আর না ফোনে আর না কোনো কথাই চলবে না বিয়ে শাদীর কথা। 4 মাস 10 দিন পার হয়ে যাবে তখন সে অলংকার পড়তে পারবে, রঙিন কাপড় পড়তে পারবে এবং বিয়েও করতে পারবে, তাই না? বিয়ের প্রস্তাব নিতে পারবে, দিতে পারবে, সমস্যা নেই। কিন্তু এই 4 মাস 10 দিনে তাকে শোক পালন করতে হবে, যেহেতু তার স্বামী, স্বামীর একটা মর্যাদা আছে। স্ত্রীর কাছে স্বামী হল সিজদা যোগ্য, তবে আল্লাহ ছাড়া কারোর জন্য সিজদা জায়েজ নয়। এই জন্য তার এই মর্যাদা দেওয়ার জন্য 4 মাস 10 দিন শোক পালনের বিধান আমাদের কোরআনে এসেছে আল্লাহর পক্ষ থেকে। জাইনাব বিনতে আবি সালামা বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পত্নী উম্মি হাবিবার নিকট গেলে তিনি বললেন, আমি শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, لا يحل لامرأه تؤمن بالله واليوم الاخر ان تحد على ميت فوق 3 الا على زوج فانها تحد عليه 14 اشهر. ওই হাদিস উনি বলেছেন, আমি আল্লাহর কাছে শুনেছি, এমন মহিলা যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, সে কোন মৃত ব্যক্তির জন্য 3 দিন ছাড়া শোক পালন করতে পারে না, তবে স্বামীর ক্ষেত্রে আলাদা, সেটা হচ্ছে 4 মাস 10 দিন। পক্ষান্তরে কোন নারী যদি তার স্বামীকে মিলন দিয়ে খুশি ও সন্তুষ্ট করার জন্য কারো মৃত্যুতে শোক প্রকাশ না করে, তবে এটা তার জন্য অতি উত্তম। কেমন কথা, কদিন শোক পালন করতে পারে স্বামী ছাড়া? স্বামী তো ব্যাপার আলাদা, কিন্তু স্বামী মারা যায়নি, স্বামী আছে, স্বামীকে সন্তুষ্ট করবে 3 দিনের মধ্যে আর কি। 3 দিন সে শোক পালন করতে পারে, কিন্তু স্বামী কোনো কোনো বিদেশে ছিল, এসেছে, কালকে তার ছেলে মারা গেছে কিংবা কোনো আত্মীয় মারা গেছে, কিন্তু আজকে স্বামী চলে এসেছে, এবার সে শোক পালন করে স্বামীর জন্য সাজগোজ করবে না করবে না? যদি করে তবে সমস্যা নেই, সেটা উত্তম। এটা কার ঘটনা? এরূপ করার পশ্চাতে প্রভূত কল্যাণের আশা করা যায়, যেমন ঘটেছিল উম্মে সুলাইম রুমাইসা, আমাদের বলে না রমিচা বিবি, বলে না রমিসা বিবি, হচ্ছে রুমাইসা, আসল নাম হচ্ছে রুমাইসা উম্মে সুলাইম। তার স্বামী আবু তালহা, কি হয়েছিল, তাদের একমাত্র সন্তান ব্যাধিগ্রস্ত ছিল, অসুস্থ ছিল। আবু তালহা একসময় নবী সাল্লাল্লাহু আলাইহি নিকট গেলেন, এদিকে বাড়িতে তার ছেলে মারা গেল। উম্মে সুলাইম সকলকে নিষেধ করলেন যাতে আবু তালহার নিকট খবর না যায় যে ছেলে মারা গেছে। তিনি ছেলেটিকে ঘরের এক কোণে ঢেকে রেখে দিলেন। অতঃপর স্বামী আবু তালহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিকট থেকে বাড়ি ফিরলে জিজ্ঞাসা করলেন, আমার বেটা কেমন আছে? রুমাইসা বললেন, দেখেন মিথ্যা বললেন, কিন্তু আবু তালহা যা বুঝলেন যে ছেলে মারা যায়নি, কি বললেন কথা, কথা ঘুরিয়ে বলারও কায়দা আছে, কি বললেন, যখন থেকে ও পীড়িত তখন থেকে যে কষ্ট পাচ্ছিল তার চেয়ে এখন খুব শান্ত, যেভাবে কষ্টে ছটফট করছিল এখন শান্ত হয়ে গেছে। উদ্দেশ্য কি ছিল, যে মারা গেছে, কিন্তু স্বামীকে বলছে না, প্রকাশ করছে না, কি জন্য, স্বামীকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ আকবার, এমন মহিলা পৃথিবীতে কমই হয় যে শোক চাপা দিয়ে, ছেলে মারা গেছে, শোক চাপা দিয়েও স্বামীকে সন্তুষ্ট করার মতো মন মানসিকতা। শোক না থাকলে শোক তৈরি করে, বহু মহিলা আছে, হুড়া মহিলা, যারা স্বামীর কাছে থাকতে চায় না, যেতে চায় না, বুঝতে চায় না ইত্যাদি। তো এমন মহিলা দূরের কথা, নিজের শোক রয়েছে, শোককে চাপা দিয়ে স্বামীকে এমন কথা বলে, আর আমি আশা করি সে আরাম পেয়ে গেছে। ইনি ভাবলেন তাহলে ছেলে ভালোই আছে, আরাম পেয়ে গেছে, ঘুমাচ্ছে। অতঃপর প্রতিপ্রাণা স্ত্রী, স্বামী এবং তার সাথে আগত আরো অন্যান্য মেহমানদের জন্য রাত্রে খাবার পেশ করলেন। আল্লাহ আকবার, স্বামীর সাথে আরো লোক এসেছিল, খাবার তৈরি হল, খাবার পেশ করলেন, খাওয়া দাওয়া হলো, সকলে খেয়ে উঠেও গেল। আবু তালহা উঠে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়লেন, স্ত্রীর কথা ভাবলেন, ছেলে আরামে পেয়ে, আরাম পেয়ে ঘুমাচ্ছে। ওদিকে আর দেখারও খেয়াল করলেন না যে দেখি ছেলেটাকে, কারণ ঘুমাচ্ছে, ঘুমাক। ওদিকে প্রতিব্রতা রোমাইশা সব কাজ সেরে উত্তম রূপে সাজগোজ করলেন, সুগন্ধি মাখলেন। অতঃপর স্বামীর বিছানায় এলেন। স্বামী স্ত্রীর নিকট থেকে সৌন্দর্য, সৌরভ এবং নির্জনতা পেয়ে উভয়ের মধ্যে যা ঘটে তা ঘটল, অর্থাৎ মিলন ঘটল। তারপর রাত্রির শেষ দিকে রোমাইশা স্বামীকে বললেন, আবু তালহা, একটা কথা বলছি, যদি কেউ কাউকে কোনো জিনিস ধার স্বরূপ ব্যবহার করতে দেয়, অতঃপর সেই জিনিসের মালিক যদি তা ফেরত নেয়, তবে ব্যবহারকারীর কি বাধা দেওয়া বা কিছু বলার থাকতে পারে? কি কি জ্ঞানী মেয়ে, এ নারী ভেরি না, এ নারী, এরা এরা না হচ্ছে আসল নারী। আশ্চর্য, কিভাবে কথা বলে দেখেন, বুঝাচ্ছে কিভাবে স্বামীকে, যদি কেউ কেউ আমানতকারী তোমার কাছে আমার কাছে আমানত রাখে, তারপরে সে আমানত যদি ফিরে দেয় তো আপনার কিছু বলার আছে, আপনি কি বলতে পারবেন? আবু তালহা বললেন, অবশ্যই না, বলতে পারি না, যে আর আমানত সে ফেরত দিবে তো বলার কি আছে। তখন স্ত্রী বললেন, তাহলে শুনুন, আল্লাহ আজ্জাল্লা আপনাকে যে ছেলে ধার দিয়েছিলেন তা ফেরত নিয়েছেন, অতএব আপনি ধৈর্য ধরে নেকির আশা করুন। কে এখানকার আপনি মেয়েকে বুঝিয়ে পারবেন না, সে এমন শোক করবে যে বুঝিয়ে পারা যায় না। এখানে কে মহিলা হয়ে মেয়ে হয়ে পুরুষকে উপদেশ দিচ্ছে, সান্ত্বনা দিচ্ছে, আল্লাহ আকবার, এ হচ্ছে রাসুলের সাহচর্যের বরকত। সরাসরি আল্লাহ রাসুলের সঙ্গ পেয়ে যার যে মহিলারা ছিলেন, যে সাহাবারা ছিলেন, তাদের তারবিয়তই আলাদা। রাসুলের সাহচর্যের বরকত যে এইভাবে বোঝাতে পেরেছে স্বামীকে যে আপনার কাছে আল্লাহ তাআলা যে সন্তান ধার রেখেছিলেন, আমানত রেখেছিলেন, তা নিয়ে নিয়েছেন, অতএব আপনারও কিছু বলার থাকতে পারে না। আল্লাহ আকবার। অতএব আপনি ধৈর্য ধরুন এবং নেকির আশা করুন, এ কথাও বলে দিলেন। এ কথা বললেও কিন্তু স্বামী রেগে উঠলেন, তার কারণ সারা সারা রাত পার হয়ে গেল, এতক্ষণ পর্যন্ত কিছু না বলে চুপ থেকে এত কিছু হওয়ার পর তুমি আমাকে আমার ছেলের মরার খবর দিচ্ছ। অতঃপর তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেটা পড়া দরকার সেটা পড়লেন, আল্লাহর প্রশংসা করলেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ঘটনা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতে আমাদের এই হয়ে গেছে, মহিলা আমাকে না বলে সারা সারা রাত আমরা খুশি করলাম, আমোদ করলাম, তারপরে ভোরের দিকে আমাকে বলছে ছেলে মারা গেছে। তিনি বললেন, তোমাদের উভয়ের ওই গত রাত্রে আল্লাহ বরকত দান করুন, বারাকাল্লাহু ফি লাইলাতিকুমা, আল্লাহ তোমাদের ওই রাতে যে রাতে তোমরা আনন্দ করেছ ওই রাতে বরকত দান করুন। সুতরাং ওই রাত্রেই রুমাইশা তার গর্ভে আবার একটি সন্তান ধারণ করে। বদলা বিনিময় আল্লাহ তো ইচ্ছা করলে ছেলেটাকে রাখতে পারতেন, তার বিনিময়ে আল্লাহ মানুষের পরীক্ষা, আল্লাহ পরীক্ষা করবেন, অথবা ওই সন্তান হয়তো ভালো ছিল না, এখন তার থেকে ভালো সন্তান, তার হয়তো কোন অসুখ বিসুখ হতো ইত্যাদি ইত্যাদি, কিন্তু আল্লাহ তাআলা তার বিনিময়ে আরো একটি ভালো সন্তান তাদেরকে দান করলেন। এই হল মোটামুটি আজকের আলোচনা, এবং আগামীতে ইনশাআল্লাহ আলোচনা করব যে আত্মীয়র জন্য কি কি কাজ করা হারাম এই সময়ে, আত্মীয় মারা গেলে আত্মীয়র জন্য কি কি কাজ করা হারাম। আগামীতে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সব জায়গাতে সব সময় সঠিক সঠিক কাজ করতে পারি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ সবারই মুসিবতের সময়ে সবাইকে ধৈর্য ধরার তৌফিক দাও আর সওয়াব দান করো, আর সেই মুসিবত অপেক্ষা উত্তম জিনিস দান করো। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।